মুকুল প্রাণ ভয়ে দৌড়ছে, যেভাবেই হোক ওকে এই জঙ্গল থেকে বেরোতেই হবে। পেছন থেকে জঙ্গলের শুকনো পাতায় খসখস শব্দটা এখনো তার পেছনেই। সে ছুটতে ছুটতে হঠাৎ করে গাছের একটি শিকড়ের সঙ্গে তার পা জড়িয়ে যায় আর সে উপুর হয়ে পড়ে যায় জঙ্গলের মাটিতে। সে যখন গাছের শিকড়গুলোর বন্দি দশা থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, সেই সময় সে শুনতে পায় গাছের ওপর থেকে কেউ যেন ধীরে ধীরে নেমে আসছে। সে এতই ভয় পেয়েছিল যে তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হলো না। নাকি ওই চার পেয়ে জীবটা তাকে সম্মোহন করে রেখেছে। নিঃশব্দে সেই জীবটা নামলো গাছ থেকে, তারপর সে ঝাঁপিয়ে পড়ল মুকুলের উপর। জঙ্গলের আকাশ বাতাস কেঁপে উঠল মুকুলের আর্তনাদে। পিশাচ খুব অসহায় মনে করছে নিজেকে। তিন তিনটে মানুষরূপী পিশাচেরা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতর। তাদের চাপা হাসির গুঞ্জন শোনা যাচ্ছে বাতাসে বাতাসে। পিশার চোখ থেকে জল বেরিয়ে আসছে। সে কি কল্পনাও করতে পেরেছিল যে আজকে তার সঙ্গে এরকমটা হবে? হাইওয়ে ধরে তার গাড়িটা চলছিল দ্রুত বেগে। হঠাৎ করে সে দেখতে পায় একটা বাইক হাইওয়ের ধারে একটি গাছের পাশে পড়ে রয়েছে, আর তার সামনে পড়ে আছে মাথায় হেলমেট থাকা একটি লোক। এসা তো সেরকম খবর শোনেও না আর খবর পড়েও না। তাহলে সে জানতে পারত গত কয়েকদিন যাবৎ এই হাইওয়ে থেকেই চুরি, ছিনতাই, এমনকি খুনের ঘটনাও ঘটেছে। এসা স্বাভাবিক কৌতূহলবশতই গাড়ি থেকে নেমে সেই বাইক আরোহীর সামনে দাঁড়ায়, কিন্তু ততক্ষণে পেছন থেকে দুটো লোক তাকে জাপটে ধরে নিয়েছে। তারপর তাকে পাঁজা কোলা করে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরে। সেই হেলমেট পরা মানুষটিও দিব্যি উঠে দাঁড়িয়েছে। এশাকে তারা জঙ্গলের অনেকটা ভেতরেই ছুঁড়ে ফেলল। তারা যখনই এশার শরীরের উপর ঝাঁপিয়ে পড়বে, তখনই কোথা থেকে একটা কালো অন্ধকার তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। এশার চোখের সামনেই মাত্র কয়েকটা মুহূর্তের মধ্যেই তিন তিনটে বলিষ্ঠ যুবক ভোজবাজির মতো উবে গেল। সে পেছন থেকে শুনতে পেল শুকনো পাতার মর্মর শব্দ, কিন্তু সে পেছনে ঘাড় ঘোরানোর আগেই দুটো কালো লোমশ হাত তার মুখটাকে আঁকড়ে ধরে নিয়ে তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গেল জঙ্গলের ভিতরের গভীর অন্ধকারে। কালু এসেছে তার বাবার সঙ্গে কাঠকুড়োতে। কালুর বাবা দয়াল বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে মনে মনে। কালু তার বাবাকে এইভাবে বিড়বিড় করতে দেখে অবাক হয়ে গেল। সে তার বাবাকে জিজ্ঞেস করে, এ বাপ, তুই এত ভয় পাইতেছিস কেন? দয়াল তার ১১ বছরের ছেলেটার দিকে ভয়ার্ত ও স্নেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কালু, তুই জানোস না এই জঙ্গলে ভয় আছে। ছোট্ট কালু বাবার কথা কিছুই বুঝতে পারল না। দয়াল তার ছেলের ফ্যালফ্যালে দৃষ্টি দেখে খুব চাপা অথচ ভয়ার্ত সুরে বলে, এই জঙ্গল খুব অভিশপ্ত, এই জঙ্গল খুব অভিশপ্ত রে কালু, খুব অভিশপ্ত। ব্যাস, আর কোনো কথা বলল না দয়াল, কারণ সন্ধ্যা হতে বেশি বাকি নেই। দয়ালের এই ছেলেটা ছাড়া আর এই পৃথিবীতে কেউ নেই। বউটা বছর ৬ আগে কালাজ্বরে ভুগে মারা গেল, তারপর এই ছেলেটাকেই আঁকড়ে বেঁচে আছে দয়াল। সে কালুকে নিয়ে এই জঙ্গলে আসতে চায়নি, কিন্তু ছেলেটা তাকে ছাড়া থাকবে কি করে? দয়াল তাই ছেলেকে নিয়েই এসেছে। দয়াল একটা গাছের উপর উঠে কাঠ কাটছিল, আর নিচে সেই কাটা কাঠের টুকরোগুলো কালু কুড়িয়ে বস্তায় ভরছে। দয়াল শুনতে পেল একটা খসখসে শব্দ শুকনো পাতার উপর। সে যার ভয় করছিল সেই এসে গেছে। কালু তখন এক মনে কাঠ কুড়োচ্ছে। দয়াল সাবধান করার আগেই জঙ্গল থেকে একটা চার পেয়ে প্রাণী ঝাঁপিয়ে পড়ল কালুর উপর। তারপর তার ছোট্ট দেহটাকে নিয়ে মিলিয়ে গেল গভীর জঙ্গলে, থেকে গেল একটা দুর্গন্ধ, একটা 8 বছরের শিশুর কাতর আর্তনাদ ও এক পিতার ফ্যালফ্যালে দৃষ্টি। আর ঘটনাটা ঘটল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। সাত্যকী এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই জ্বলন্ত ডাক বাংলোটার দিকে, তার বুকে মুখ গুঁজে সুপর্ণা ফোঁপাচ্ছে। মেয়েটার উপর আজ বিশাল বড় ঝড় বয়ে গেল। সাত্যকীর এখনো মনে হচ্ছে চোখের সামনে আজকে যা দেখল তা কি সত্যি? না, সবই সত্যি। ওই যে এখনো কানে শুনতে পাচ্ছে একটা বাবার কান্না, এটা দুঃখের নয়, এটা খুশির। নিজের ছেলের হত্যাকারীকে শাস্তি দেওয়ার শান্তি। দিন তিনেক আগেও তো সবই ঠিক ছিল, আজ এই অচেনা মেয়েটাই তার কত আপন হয়ে গেছে। সুপর্ণার সাথে এগিয়ে গেল ওই দূরে থাকা গাড়িটার দিকে। মেয়েটাকে নিয়ে এসে চলে যাবে অনেক দূরে, যেখানে আর কোনো দুঃখ বা কষ্ট ওকে ছুঁতেও পারবে না। বাতাস কেটে শোঁ শোঁ করে এগিয়ে যাচ্ছে গাড়িটা, দুজনেই চুপচাপ। সাত্যকী ড্রাইভ করছে আর সুপর্ণা হেলান দিয়ে আছে আর দেখছে ছাই হয়ে যাওয়া কাঠের বাংলোটা। ধীরে ধীরে সে তার চোখটা বন্ধ করল। এখনো ছবির মতো ফুটে উঠছে আজ থেকে 3 দিন আগের ঘটনাগুলো, একদম একদম স্পষ্ট, যেন এই কিছুক্ষণ আগের কথা। লোভ লালসা হলো এক অতি নারকীয় বর্বর অভিশাপ, যার মায়া জালে আবদ্ধ যে কোনো মানবাত্মা হয়ে ওঠে পৈশাচিক। কামনা বাসনা চরিতার্থ করার লোভে সে আমৃত্যু নিজের বর্বরতা চালাতে থাকে, পরিণত হয় নরকের বিভৎস কীটে। রক্ত পিপাসায় বার বার জেগে ওঠে সেই আদিম বিভীষিকা। কিন্তু কি রহস্য আছে এই বিভীষিকার পশ্চাতে? কোন আদিম আতঙ্কে জড়াগ্রস্ত ছত্রিশগড়ের আন্দুল? এই সমস্ত প্রশ্নের উত্তর আছে আমাদের আজকের নিবেদন, অনুপম সহস্রাক্ষ সাহার কলমে এক শিহরণ জাগানো গল্প, আদিম। তুমি কন্টিনিউ করো ইন্ট্রো। গল্প পাঠে তমাল এবং প্রাহী, অন্যান্য চরিত্রে প্রার্থনা, শিউলি, সুপ্রিয়, স্বস্তিক, পার্থ, কৌস্তব, অনন্যা, স্বাগতা এবং মালবিকা। আবহ নির্মাণ, শব্দগ্রহণ এবং প্রযোজনায় রাকিব। সমগ্র গল্প পরিচালনায় প্রাহী। সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। পোস্টার ডিজাইন শুভ। এবং গল্পের সূত্রধার আমি পিনাকি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, অনুপম সহস্রাক্ষ সাহা রচিত আদিম। শেষমেশ ঠিক হলো আমরা যাব ছত্রিশগড়ের আন্দুলে। এই জায়গাটা ঠিক করেছে আত্রেই। আসলে এমন সব উদ্ভট উদ্ভট জায়গার ব্যাপারে ওর আগ্রহই সব থেকে বেশি। আমাদের গ্র্যাজুয়েশনের পরীক্ষার শেষ হলো আজকে, কিন্তু প্ল্যানিংটা হয়েছে প্রায় 1 মাস আগেই। মা বাবাদের ম্যানেজ করে 7 দিনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমরা বলতে আমি, আত্রেই, সায়নী, উমা, অনন্যা এবং মৌপ্রিয়া। আর সত্যি বলতে গেলে আমার একটু দরকার ছিল। পীয়ূষ যে এভাবে আমাকে ডিচ করবে তা আমি ভাবিনি, কারণ আমাদের সম্পর্ক সেই ক্লাস 11 থেকে। আমি খুবই ভেঙে পড়েছিলাম, কিন্তু যাদের সাথে আমার বান্ধবীর মতো বান্ধবীরা থাকে তার কাছে দুঃখ কোনো দিনই আসতেই পারে না। তাই আজ সবাই মিলে বেরিয়ে পড়লাম এই অজানার উদ্দেশ্যে। আত্রেই তারিফ করতেই হবে, সত্যি এই বিশাল ডাক বাংলো আর আশেপাশের এই গহীন জঙ্গল মনের ভেতর এক অপার শান্তি আনে। ডাক বাংলোটার দিকে এগোচ্ছি, কোথা থেকে একটা বৃদ্ধ মানুষ আমাদের রাস্তা আটকে দাঁড়ালো। চলে যাও, চলে যাও এখান থেকে, গিলে ফেলবে তোমাদের, চলে যাও, গিলে খাবে রাক্ষসটা, ওর ওর খিদে জেগে উঠেছে, পালাও, পালাও এখান থেকে, পালাও। বাংলো থেকে এক দশাসই চেহারা লোক এসে তাড়া করলো ওই বৃদ্ধকে। তিনিও তাড়াকে ছুট লাগালেন জঙ্গলের ভেতর। আমাদের হতভম্ব সবার মুখ দেখে লোকটা কিছুই বলল না, শুধু আমাদের ব্যাগগুলো নিয়ে সে পৌঁছিয়ে দিল বাংলোর দরজাতে। রাস্তায় আমরা অনেক প্রশ্ন করলেও সে স্পিকটি নট। সায়নী তো রেগে ফায়ার। দেখছিস কি ধীট লোকরে মাইরি! আরে আত্রেই, তুই কি বেছে বেছে এমন আতেল মার্কা জায়গায় প্ল্যান করিস? প্রথমে পাগলা বুড়ো, এরপর এই ঢ্যামনাটা। আত্রেই কিছু বলার আগেই একটা 27-28 বছরের ছেলে আমাদের অভিবাদন জানালো। তাকে দেখে এবার আমরা স্পিকটি নট। সায়নীর গজরানি তো গেছে থেমে, কারণ আমাদের সামনে দাঁড়িয়ে আছে পুরো একটা আগুন। ছেলেটার বয়স ওই 27-28, পেটানো শরীর, গায়ের রং পুরো টকটকে ফর্সা, আর মুখে সবসময় একটা লাবণ্যময় হাসি। আমাদের এরকম হাঁ করা মুখ দেখে ছেলেটা খানিকটা ইতস্তত করে হালকা কেশে বলল, ওয়েলকাম টু অল, আমি সাত্যকিষেণ গুপ্ত, এই বাংলোর ম্যানেজার। যে আপনাদের লাগেজগুলো ক্যারি করলো সে হলো সুখিয়া। ও আসলে জন্ম থেকেই বোবা ও কালা, ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি। আমাদের তখন হুঁশ ফিরেছে, কিন্তু ছেলেটার আওয়াজ ভারী মিষ্টি। অবশেষে সমস্ত দিনের ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে আমরা পৌঁছালাম আন্দোলে। সত্যি এখানকার জঙ্গল মারাত্মক রকমের সুন্দর। দুচোখ ভরে এই সৌন্দর্যকে আস্বাদন করা যায় দিনভর, কিন্তু ক্লান্ত শরীরটাকে একটু রেস্ট তো দিতেই হবে। আমি আর আত্রেই একটা কামরায়, আর বাকি 4 জন আলাদা কামরায়। এই কামরার বিশেষ বৈশিষ্ট্য হলো বারান্দায় দাঁড়ালে এখান থেকে জঙ্গলের অনেকটা গভীর অংশ দেখা যায়। সকালবেলাটা গড়াগড়ি করেই চলে গেল, সতী শেষে দুপুরের খাবারটা দিয়ে গেল, আমরা সকলেই ভরপেট খেয়ে একটু দিবা নিদ্রা দিয়ে বিকালে বেরোলাম। কিন্তু আমার মনে তখনও ওই লোকটার কথাই খচখচ করছে। দয়াল পাগলার কথাই কান দেবেন না। আমি চমকে পিছনে ফিরে দেখি সাত্যকী দাঁড়িয়ে আছে ওর সর্বক্ষণের হাসিটা নিয়ে। আমি নিজেকে সামলে জিজ্ঞেস করলাম, এই দয়াল পাগলাটা বলতে কি আপনি সকালের দেখা ওই বুড়ো লোকটার কথা বলছেন? হ্যাঁ, দয়াল আগে এই জঙ্গলে কাঠ কুড়োতে আসতো ওর ছেলে কালুকে নিয়ে। একদিন কাঠ কুড়োতে গিয়ে বন্য জন্তুর হাতে প্রাণ হারায় কালু। তারপর থেকে এই লোকটা পুরো পাগল হয়ে যায়। ছেলেটা ছাড়া লোকটা যে আর কেউ ছিল না। কথাটা বলতে বলতে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সাত্যকীর গলা থেকে, আর আমার মনটাও মুচড়ে উঠল ওই লোকটার কথা ভেবে। নিজের একমাত্র ছেলেকে নিজের চোখের সামনে মৃত্যু মুখে যেতে দেখেছে মানুষটা। হয়তো এই গুমোট ভরা নিশ্চুপ পরিবেশটা হালকা করতেই সাত্যকী প্রসঙ্গ বদলালো। এই জঙ্গলের একটা আলাদাই আকর্ষণ আছে। আমি সবে 9 দিন হয়েছে এখানে এসেছি, কিন্তু তার মধ্যেই আমি এর মায়ার বাঁধনে বাঁধা পড়েছি। 9 দিন হলো আপনি এখানকার ম্যানেজার? আমি ম্যানেজার কেন হতে যাব? এই ডাক বাংলোটা আমার মামার। মামার মৃত্যুর পর মুকুন্দ কাকা দেখভাল করতেন, তা উনি কয়েক মাস আগে মারা যান। তারপর আমি এই 9 দিন আগে আসি মা বাবার কথায়। এখন বেশ আছি এখানে, খাই দাই আর জঙ্গলের শোভা উপভোগ করি। অন্ধকার হয়ে গেছে, এখন বাংলোতে চলুন। ফিরে এসে আমরা ছজনে মিলে গল্প স্বল্প করতে থাকলেও আমার মন পড়ে রয়েছে ওই দয়াল কাঠুরেতে। সত্যি বিধাতার কি খেলা, দুঃখীকে দুঃখ আরও বেশি করে দিতে থাকে। রাত অনেক হয়েছে, আমার বান্ধবীরা এখন অঘরে ঘুমাচ্ছে, কিন্তু আমার নতুন জায়গাতে ঘুম আসে না তাড়াতাড়ি। তাই জানলার সামনে দাঁড়িয়ে দেখছিলাম অন্ধকার জমে থাকা জঙ্গলটাকে। রাতের জঙ্গলের নিস্তব্ধতা সত্যিই অসাধারণ। আমার মনটা খারাপ হয়ে গেল দয়ালের কথা ভাবতে ভাবতে। মানুষটা নিজের একরত্তি ছেলেটাকে বাঁচাতে পারল না, শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল। আর ভালো লাগছে না, এবার ঘুমোতে যাই, আমার এবার সত্যিই খুব ঘুম পাচ্ছে। সকালবেলায় উঠে সবার সাথে ঘুরতে বেরোলাম। কি যে হয়ে গেছে আমার বুঝতে পারছি না। সাত্তকীকে কি প্রথম দেখাতেই ভালো লেগেছে, কিন্তু এত সহজে কি মানুষের ওপর বিশ্বাস করা যায় জানি না। সবাই আমার থেকে অনেকটাই এগিয়ে গেল। ধুর, এখন কোথায় খুঁজি সবাইকে? একটু এগিয়ে গেলাম জঙ্গলের ভিতরে। সকালের রোদের মধ্যে জঙ্গলটা কেমন অদ্ভুতভাবে শান্ত আছে, গাটা কেমন ছমছম করে উঠল। হঠাৎ দেখি দয়াল কাকা এক জায়গায় কাঠ জোগাড় করছে। আমি কাছে আসার আগেই সতীশ একটা লাঠি নিয়ে এগিয়ে আসছে। আমি বাধা দিলাম, বললাম, সতীশ তুমি এখান থেকে যাও, মানুষটা তো আর তোমাকে ডিস্টার্ব করছে না, নিজের মতো কাজ করছে, করতে দাও। আমার কথা শুনে রাগে গজরাতে গজরাতে চলে গেল সতীশ। দয়াল কাকা আমার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর আবার নিজের কাজে লেগে পড়ে। আমার এই নিরাপত্তা অসহ্য লাগছিল, তাই কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, এত কাঠ কি কাজে লাগবে? ও হই, ওই সতটা এবার তোমাদেরকে কিনে নেবে, তোমাদের বাবা মায়ের কোল থেকে কেড়ে নেবে, যেভাবে কিনে নিয়েছিল আমার কালুটাকে। আমি কোনো বাপের কোল খালি হতে দেব না, দেব না। এই কথাগুলোই তিনি বিড়বিড় করতে লাগলেন। আমি আর সহ্য করতে পারছিলাম না, ওনার হাত ধরে বলি, দয়াল কাকা, তোমার ছেলে কালু তো তোমাকে দেখছে ওই আকাশ থেকে, ওর কি ভালো লাগে বলো নিজের বাবারই অবস্থা দেখতে? দয়াল কাকা আমার দিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো কোনোদিন উনি এইটুকু সহমর্মিতাও পাননি। উনি আমার দিকে ওনার সেই কৃতজ্ঞ ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, মা, মা, কাল রাতে এই জঙ্গল জেগে উঠবে, জেগে উঠবে, শয়তানটা। তোমরা পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে যাও, নালে নালে বেগরে মরবে, সব মরবে, যেভাবে আমার কালু, আমার আমার কালু মারা গেছে, যেভাবে যেভাবে এর আগের ম্যানেজার মুকুন্দর প্রসাদ মারা পড়েছে, ওর ওর খিদে খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। হয়তো আরও কিছু বলতেন, কিন্তু আমার বান্ধবীরা ডাকাডাকি করায় আমায় সেখান থেকে চলে আসতে হলো। কানে এখনও বাজছে কথাগুলো। একটু খোঁজখবর নিতে হবে, দেখতে হবে এই জঙ্গলের গল্প। জঙ্গল সাফারিং করে ফিরে এসেছি দুপুরের আগেই। সকালের খাবারটা জঙ্গলেই খেলাম, খুব ভালো লাগলো। বলতে গেলে জঙ্গলে বসে খাওয়ার ব্যাপারটা আলাদা রকমের উপভোগ করেছে সবাই, আমিও করেছি। কিন্তু দয়াল কাকা আমার মনে একটা কাঁটা ঢুকিয়ে দিল। সাত্তকী ম্যানেজার মুকুন্দপ্রসাদের মৃত্যু যে অপমৃত্যু, সেটা সে লুকিয়ে গেছে। আর এই শান্ত নিস্তব্ধ জঙ্গলের পিছনে কোন অন্ধকার জমাট বেঁধে আছে? আমি গুগলে সার্চ করে দেখলাম আন্দুলের ব্যাপারে, আরও চমৎকার তথ্য পাই। আন্দুলের এই জঙ্গলের আশেপাশের থেকে বহু বছর ধরেই অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে, এর মধ্যে মুকুন্দপ্রসাদের নামও আছে। আমি জানতাম সাত্তকীর এই হাসি মাখা মুখের পেছনে আরও গল্প লুকিয়ে আছে, কিন্তু সব ঘটনা অমাবস্যাতেই কেন হয়? এ আবার কোন হিংস্র প্রাণী যে শুধুই অমাবস্যাতে শিকার করে? নাকি দয়াল কাকার কথায় কোনো এক আদিম ভয় লুকিয়ে আছে এই আন্দুলে? আর ভাবতে পারছি না, মাথাটা খুব যন্ত্রণা করছে। ঘুরতে এসে আবার কোন ফ্যাসাদে পড়লাম? আমাকে সবাইকে জানাতে হবে ব্যাপারটা। জানি না কে কীরকম রিয়াকশান দেবে, কিন্তু এত কিছু জানার পরে আমার আর ভালো লাগছে না। এ জঙ্গল সুবিধের নয়। রাতে সবার খাওয়া দাওয়ার পর আমি সবাইকে আমার রুমে ডাকি, তারপর সব কিছুই খুলে বলি। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আঁতরেই তো বলল, এই সুপু, তুই না লেখিকা হয়ে যা, বুঝলি তো? এইখানে এসে দেখছি তোর কল্পনা শক্তি মারাত্মক রকমের বেড়ে গেছে ভাই। মৌপ্রিয়া পেটে দুহাত চেপে কোনো মতে হাসি চেপে বলল, ব্রেকআপের পর আমি শুনেছি মানুষের মন খারাপ হয়, কিন্তু সুপুর তো পুরো মাথার তারটাই গেছে। উমা মৌপ্রিয়ার মাথায় একটা গাট্টা মেরে বলল, সবসময় ছ্যাবলাম না তোর, তুই চিন্তা করিস না রে। তুই যদি আমাদের ফেলুতি হোস তা আমি তোর তপসি হব। এই বলে উমাও হাসতে লাগলো। অনন্যা বলল, সত্যি সুপু, তুই আজকের সময়ও এইসবে বিশ্বাস করিস? জাস্ট ননসেন্স। তুই ওই বুড়োটার কথা এত নাচনকোদন করছিস, আসলে তুই খুব ইমোশনাল তাই এত কিছু নিয়ে ভাবছিস। তারপর সবাইকে ধমকে চুপ করে বলল, আচ্ছা এবার সবাই চুপ কর, রাত হয়েছে, এবার ঘুমোতে হবে। এবার আমার দিকে ঘুরে বলল, সুপু তুই একটা জম্পেশ ঘুম দে তো, আর তোর কথায় কাল রাতে আমরা কেউ ঘুমোবো না। সাত্তকীর সাথে একালকে সারা রাত আড্ডা দেব। সুপু যা বলছে তা একবার বাজিয়ে দেখাই যাক না, বেশ একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি। কিন্তু কালকের অমাবস্যার রাতটা বিনা নিদ্রায় কাটাবো। দেখি দেখি কালকের অমাবস্যাটা ঠিক কতটা কালো। আর পাঁচজন আছি, কিছু বিপদ যদি হয়ও ঝাঁপিয়ে পড়ব। অনন্যা নিজের কথা শেষ করে নিজের কামরাতে চলে গেল বাকিদেরকে নিয়ে। আমি আর রাত্রেই শুয়ে পড়লাম যে যার জায়গায়। কিন্তু আমার মনটা বড্ড কুডাকছে, মনে হচ্ছে কালকে সকালেই এখান থেকে পালিয়ে যাই। না, এ আমি কি ভাবছি, যে বন্ধুরা আমার আপদে বিপদে সবসময়ই আমার পাশে থাকে তাদের ছেড়ে ভিতুর মতো পালাবো? কখনোই না, দেখা যাক না কি হয়। দেখাই যাক কালকের অমাবস্যাটা কি নিয়ে আসে। আজকের সকালটা অন্যান্য দিনের সকালের চেয়ে খুবই আলাদা। আজকে ঘুম ভেঙেছে প্রবল বজ্রবিদ্যুতের আওয়াজে। উঠে দেখি পুরো জঙ্গল ভয়ঙ্কর রকমের শান্ত, আর মাঝে মাঝেই গম্ভীর মেঘগুলো গম্ভীরভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মনটা কেমন যেন ধক করে উঠল। সাত্তকীর হাসি মাখা মুখের ভেতরে যেন এক চোরা অস্বস্তি টের পাচ্ছি আমি। যত সময় কাটল কিসের এক চোরা স্রোত যেন বয়ে যাচ্ছে সাত্তকীর চোখে মুখে। সব কিছু স্বাভাবিকভাবে চললেও যেন স্বাভাবিক ছিল না কোথাও। সারাদিন গুমোট হয়ে রইল পরিবেশটা। এক ফোঁটা বৃষ্টি না পড়লেও কালো মেঘ কিন্তু সরল না, যেন একরাশ নরকের কালো অন্ধকার ঘিরে রেখেছে আমাদের। সন্ধ্যেবেলাতে বিদ্যুৎ চমকানো বন্ধ হলেও গুমোট ভাবটা কিন্তু ছড়িয়ে আছে বাতাসে। সন্ধে সাতটার দিকে লোডশেডিং হলো। আমরা তখন সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা আমাদের ছোটবেলার গল্প বলছিলাম। সাত্তকীও তার ছোটবেলার গল্প বলল। হাসি ঠাট্টার মাঝেই ধীরে ধীরে সাত্তকী সহজ হচ্ছিল। অনন্যা হঠাৎ প্রশ্ন করল, এই সাত্তকী, তুমি একটু এই জঙ্গলের গল্প শোনাও না। সাত্তকীর ভ্রুটা কুচকে গেল প্রশ্নটা শুনে। সে একটু খুশখুস করে বলল, এই জঙ্গলের আবার কি গল্প? আমি সুযোগ বুঝে বলে উঠলাম, গল্প নেই সত্যি। এই যে প্রতি অমাবস্যাতে একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছে, যার মধ্যে আপনাদের ম্যানেজার মুকুন্দপ্রসাদও আছে, ছিল দয়ালের ছেলে এবং আরও কত অসহায় মানুষ। সাত্তকী চমকে উঠল। সে কিছু বলতে যাবে সেই সময় উমা বলে উঠল, এই এলাকার জমিদার তো আপনারা, খবরটা জানলাম একটু ইধার উধার খেটে, তা প্রতি অমাবস্যাতে এমন কি জ্বালা ওঠে যে মানুষ গায়েব করে দেয়। আজকেও তো অমাবস্যা, আজকে আমাদের মধ্যে কাকে তুলবে নিজে খিদে মেটানোর জন্য? উমার এই কথাবার্তা শুনে আমি যেমন অবাক হলাম তেমনি সার্থকীয় অবাক হল। আপনারা সব কিছু জানেন না, আর না জেনে আমার ব্যাপারে এসব খারাপ কথা বলার কোনো অধিকার আপনাদের নেই। গলায় হালকা উষ্ণতা নিয়েই কথাগুলো বলল সার্থকী। এমন সময় হঠাৎ আত্রেই সবাইকে অবাক করে দিয়ে একটা ক্যারাটের শট মেরে মাটিতে ফেলে দিল সার্থকীকে, তারপর ওর উপর চেপে বসে বলল, তোদের মতো জমিদারদের না খুব ভালো করে চিনি জানিস তো, শালা গরিব মানুষের রক্ত চষে নিজেদের পেট ভরাস তোরা, নিশ্চয় শালা তোরা তোদের শরীরের খিদে মেটানোর জন্য এসব করিস। আজকে তোরা নিস্তার নেই, সব সত্যি বল, কিন্তু না হলে কিন্তু আমরা তোকে রেহাই দেবো না একদম। আর মনে রাখিস আমরা কিন্তু পাঁচজনেই ব্ল্যাক বেল্ট আছি মার্শাল আর্টে। প্লিজ প্লিজ প্লিজ আমাকে ছাড়ো, তোমরা যা ভাবছো সব ভুল, আমি তোমাদের সব খুলে বলছি, আমার প্রচন্ড ব্যথা লাগছে, লিভ মি প্লিজ, লিভ মি প্লিজ। আত্রেই ছাড় ওকে। ওরে বাবা, সাত্যকীর কাতর আর্তনাদ আর আমার কথায় আত্রেই ওকে ছেড়ে সোফায় বসালো। ছেলেটা খুব ভাবাচ্ছে, তারপর এক গ্লাস জল খেয়ে সে বলতে লাগলো, আপনারা যে এরকম মারকুটে তা আগে জানতাম না, একবার বলেই দেখতে পারতেন, আমি এমনিতেই বলতাম, তাই বলে এরকম টর্চার করার কোনো দরকার ছিল না। উফ, শরীরের হাড়গুড় পুরো ভেঙে গেল। এইসব প্যান প্যানানি বন্ধ করে আসল কথাতে আসল, নইলে আত্রেই আপনার হাড়গুলো দুমড়ে মুচড়ে দেবে, সাত্যকীকে থামিয়ে দিয়ে বলে ওঠে মৌপ্রিয়া। সাত্যকী ভয়ে ভয়ে একবার আত্রেই লাল লাল চোখের দিকে তাকিয়ে একবার ঢোক গিলে আসল প্রসঙ্গে এলো, আজ থেকে 200 বছরের চেয়েও আগের কথা, আমার ঠাকুরদার ঠাকুরদা সত্যচরণ ছিলেন এই অঞ্চল সহ বারুণী নামক তালুকের জমিদার, তার ভাই সতীশচরণ ছিল সেই সময়ের খুব বড় তান্ত্রিক, মারণ উচাটন বশীকরণ সহ বিভিন্ন নিম্ন মার্গের তন্ত্রক্রিয়ায় তার ছিল সিদ্ধি, এছাড়া তিনি পিশাচ সাধনা করতেন। তা সত্যচরণ তার ভাইকে অপার স্নেহ করলেও যখন তার তালুক থেকে একের পর এক ছোট ছোট শিশুকন্যারা নিখোঁজ হতে থাকে এবং পরের দিন মিলতে থাকে তাদের বিভৎস লাশ, তখন তালুকের মানুষদের স্বার্থে এই জঙ্গলই নির্বাসন দেওয়া হয় সতীশচরণকে। ওখানেই বিনা খাদ্য আর পানীয়তে সতীশচরণ প্রাণ ত্যাগ করে আর তার আত্মায় পিশাচ হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়ায়। প্রতি অমাবস্যার রাতে তার খিদে জেগে ওঠে এবং এক বা একাধিক মানুষকে ভক্ষণ করে সে তার খুন্নি বৃত্তি করে। আমি এটাই জানি, আমার ঠাকুরদা আমাকে এই গল্পটাই বলেছিল, আমি নিজেও এর খোঁজেই এখানে এসেছি, আর আমি কিছুই জানি না। সাত্যকী তার কথা শেষ করল, আত্রেই হাতের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, বোগাস, ভাবলাম কি আরে শোনালো কি, এই সুপু শোন, তুই যদি এইসব গাজাগুড়ি কথাবার্তা মানতে চাস তো মান, আমি যাচ্ছি বাথরুমে হাতটা ধুতে। বাপ রে বাপ, কি সব তন্ত্রপন্ত্রের গপ্প। এই বলে ওখানে থাকা একখানা এমার্জেন্সি লাইট নিয়ে চলল ভিতরে বাথরুমের দিকে। আমার মনের ভিতরে একটা কু ডাকছিল, গল্পটা শোনার পর মনের ভিতর হঠাৎ একটা খটকা লাগলো। সাত্যকী যে বলেছিল সুখিয়া বোবা ও কালা, তো সেদিন যখন বললাম দয়ালকে না মারতে তখনও আমার কথা শুনল কিভাবে? তবে সত্যিই কি সুখিয়া কালা নয়? মুকুন্দপ্রসাদের মৃত্যুর সময় কি সুখিয়া ছিল? সাত্যকীর কাছ থেকে যা জেনেছি সুখিয়া বংশ পরম্পরায় এখানেই থাকে, এই বাড়িটাকে যখন হোমস্টে বানানো হয় তখন মুকুন্দপ্রসাদ ম্যানেজার হিসেবে আসে, আর সাত্যকী এসেছে মাত্র 9 দিন। তাহলে এই জঙ্গলের গল্প তো সুখিয়াই একমাত্র জানবে ভালোভাবে। একবার চোখ বুলিয়ে নিলাম চারপাশে, সুখিয়া তো নেই। ঠিক তো, সকাল থেকে সুখিয়াকে তো দেখিনি। সাত্যকীকে সুখিয়ার ব্যাপারে জিজ্ঞেস করতে যাব সেই সময় শুনতে পেলাম আত্রেয়ীর ভয়ঙ্কর চিৎকার। আমরা চমকে উঠলাম। তাড়াতাড়ি ওদিকে যাওয়ার আগেই অন্ধকার থেকে একটা হিস হিসে স্বর টেনে টেনে বলতে লাগলো, তোমার ওই বান্ধবীটা বাথরুম থেকে বেরোলো, বাদ করে ওকে সব রেখেলাম, কারণ দিনটা তো আজ আমার। যেই বলছে তার কথাগুলো খুব টেনে টেনে আসছে, আর আমরা আমাদের জায়গা থেকে আর নড়তে পারছি না, যেন পাথর হয়ে গেছি। অন্ধকারটা এবার আবছা হয়ে উঠেছে, একটা অবয়ব এগিয়ে আসছে। সে আবার বলতে লাগলো, গল্পটা শুনছিলাম, গল্পে ওই নির্বাচন অব্দি ঠিকঠাক, বাকিটা ঠিক নেই। সত্য চলন নিজের ভাইকে খুব স্নেহ করত, তাই ভাই সত্যের চরণকে নির্বাসন করলেও জঙ্গলের এই বাড়িটা বরাদ্দ করেছিল তার জন্য। সতীশ চরণ এখন এখানে পিসাজ সিদ্ধ হলো, সে নিজের শরীরে পিসাজকে আশ্রয় দিয়ে হয়ে উঠল অমর। আর পিসাজ এই অমরত্বের বদলে প্রতি অমাবস্যায় একাধিক মানুষের মাংস চাই, আগে একজন করে দিলেও সময়ের সাথে খিদেটা যে বেড়ে গেছে, তাই একটা হইলে চালিয়ে নি, কিন্তু খুঁজি একাধিক। এই অমাবস্যাতে পাঁচটি তরুণী আর নিজের দাদার ভদ্রর ভদ্রকে খাব। এতক্ষণে তাকে সম্পূর্ণ দেখতে পেয়েছি, আমরা সকলেই হতভম্ব। সাত্তকীর মুখ থেকে বেরিয়ে এলো শুধু একটাই শব্দ, সুখেয়া। ওটাকে কি সুখেয়া বলা যায়? ওর মুখ ও গলার কিছুটা বাদ দিলে বাকি পুরো শরীর ঘন লোমে ঢাকা, পিছনে লোমশ লেজটা আছাড়ি পিছাড়ি খাচ্ছে মাটিতে, লেজটা অনেকটা লম্বা শরীরের চাইতে, যেন সাপের মতো এঁকে বেঁকে উঠছে। হাতে সদ্য লেগে থাকা আঁতরেইর রক্ত, নখগুলো বিভৎস রকমের বড় ও বাঁকা, শরীরটা কেমন যেন থকথকে, যেন মাংস পচে পচে জমে আছে। সুখিয়া নাকি সতীশচরণ? একবার সাত্তকীর দিকে নজর ফিরিয়ে কেমন একটা ঘর ঘরে আওয়াজে বলল, দাদা দাদা বলেছিল এইসব নাকি আমি বললো আমাকে দূরের ওই জঙ্গলে পাঠিয়ে দেবে এইসব ভণ্ডামি করার জন্য, আমার কাছে নাকি আজগুবি, আর এই আজগুবি কাজের জন্য তালুকের নিরীহ শিশুদের বলি হতে দেবেন না তিনি, আমি অন্য, আমি আজগুবি, আমি আমি পাগল, এত এত অপমান, এবার এবার তুই দাদাকে উপরে গিয়ে বলিস ওটা কোনো আজগুবি বা ভণ্ডামি ছিল না, ছিল সাধনা। আর যেটাতে আমি সফল, আমি সফল তোকে তোকে শেষ করে দাদার বংশের শেষ বাতিকে নিভিয়ে দেব, আর আমার অপমান করে দাদা যে ভুল করেছে সেটার শাস্তি আজ তুই ভাবি, তোর পূর্বপুরুষের কৃতকর্মের ফল তুই ভোগ করবি। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই সুখিয়ার ঠোঁট কান পর্যন্ত এসে গেল, আর তার সঙ্গে চোখগুলো হয়ে উঠল ঘন সবুজ। মুখের চারপাশে সেই লোম ছড়িয়ে পড়ল সারা মুখে, যেন পুঁজ জমেছিল। আমি জানি না আমি কি দেখছিলাম, ওরকম আলো আধারিতে ওই পিশাচের সামনে নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে। আমার চোখ ঝাপসা হয়ে উঠল। হঠাৎ এক বিকট গর্জনে আমার সম্বিত ফিরল। উমা শুধু বলতে পারলো কয়েকটি শব্দ, সবাই সবাই পালাও পালাও, আর কিছুই বলতে পারলো না। ওর ওপর তখন ঝাঁপিয়ে পড়েছে ওই পিশাচটা। উমার আর্তনাদে আমার ভিতর অবধি কেঁপে উঠল। সাত্যকী আমাকে টেনে নিয়ে দৌড়ালো, আর অনন্যা মপিয়া ছুটল অন্যদিকে। আমি আর সাত্যকী একে অপরকে জড়িয়ে ধরে আছি। অন্ধকারে যে কোথায় কি কিছুই বুঝতে পারছি না। আমি যে কাঁদব তার উপায়ও নেই। আমার একের পর এক বান্ধবীকে ওই পিশাচ নিজের শিকার বানিয়েছে। মৌপ্রিয়ার আর্তনাদ শুনেছি ঘণ্টাখানেক আগে, আর অনন্যার শেষ আর্তনাদ শুনতে পারলাম এখন। আমি আর সাত্যকী যে বাঁচব না সেটা জানি। সারা ঘরে ছড়িয়ে আছে এক বিকট দুর্গন্ধ। সাত্যকী ফিসফিস করে বলে উঠল, এভাবে বসে থাকলে চলবে না সুপর্ণা, আমাদের পালাতে হবে। কথাটা শুনলাম, কিন্তু আমার হাত পা অসাড় হয়ে গেছে। কোনো মতে সন্তর্পণে পা টিপে টিপে এগিয়ে চলেছি। কোথা থেকে ভেসে আসছে হাড়ের মটমট আর মাংসের খপচ খপচ শব্দ। পরম আনন্দে ওই রাক্ষসটা বোধ হয় খাচ্ছে আমাদেরই বান্ধবীর মাংস। কিছুক্ষণ পর হয়তো আমার মাংসও খাবে এরকম ভাবে। হঠাৎ আমার মনে হলো সামনে কেউ আছে। কিছু না ভেবেই জ্বালিয়ে ফেললাম মোবাইলের ফ্ল্যাশ লাইট। হ্যাঁ, সেই দাঁড়িয়ে আছে সামনে মূর্তিমান বিভীষিকার মতো আমার আর দরজার মাঝখানে। মুখে হাতের নখে লাগা তার তাজা রক্ত, দাঁতের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে মাংসের টুকরো। সেও বোধ হয় অপেক্ষা করছিল শিকারের জন্য। তার চোখে সেই নিষ্ঠুরতা, আমরা দুজনেই পাথর হয়ে গেছি যেন। আমাদের মৃত্যু এক পা এক পা করে এগিয়ে আসছিল, আর সাত্যকী আমাকে নিয়ে টেনে টেনে একটু একটু করে পিছনে সরছে। সাত্যকী তো বুঝতে পারছে না মৃত্যুর হাত থেকে পালানো যায় না, তাকে এড়ানো যায় না। ওই তো সে এগিয়ে আসছে ঢিমে তালে। সে তো জানে এই দুটি মানুষের কিছুই করতে পারবে না। সে এবার প্রস্তুত হচ্ছে লাফানোর জন্য। আমি দেখলাম সাত্যকী আমাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলেছে, কিন্তু আমার চোখ খোলা। ওই তো সে আবার ঝাঁপ দেবে আমাদের উপর। হঠাৎ শাও করে আমার পেছন থেকে কিছু একটা আসলো। মুহূর্তের মধ্যেই যেন সব পাল্টে গেল। একটা ধপাস করে আওয়াজ, একটা চাপা হুঙ্কার, আর একটা পরিচিত কণ্ঠে, তোকে আর কোনো বাপের কোল খালি করতে দেব নেই, তাই বলে দিলাম। পিছনে ফিরে দেখি দয়াল কাকা এসে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কি তার রূপ? চোখ দুটো যেন জ্বলছে, হাতে তার মশাল। মশালের আগুনে নাকি প্রতিশোধে ওই নুয়ে পড়া বুড়ো মানুষ আজ সোজা হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণে আমার খেয়াল হলো আমি যে উৎকট একটা গন্ধ পাচ্ছিলাম সেটার মধ্যে ওই পিশাচের শরীরের গন্ধ থাকলেও আর একটা চেনা গন্ধ ছিল। কেরোসিনে এগিয়ে আসছে মানুষটা, আমাদের রক্ষাকর্তা। আজ আমি জানতুম, আমি জানতুম তুই আজকে শিকার করবি, তাই তো তোর চিতা সাজিয়েছি। দেখ, সকালে গিয়েছিলুম মা সিংহ বাহিনীর মন্দিরে, সেখান থেকে পুরোহিতকে দিয়ে মন্ত্র পড়িয়ে এনেছে এই ত্রিশূল। দেখ দেখ দেখ। কথাটা শুনতে শুনতেই মনে পড়ল কালকে যখন ফিরে আসি তখন সন্ধ্যায় জানতে পারি 7 জার কেরোসিন তেলের মধ্যে 4 জার চুরি হয়ে গেছে। তখনও দয়াল কাকা বলে যাচ্ছে, জারগুলো চুরি করলু, তারপর কাঠ জোগাড় করলু। এইভাবে একদিন কাঠ জোগাড় করতে গিয়ে তুই আমার কালুটারে নিয়ে গেছিস। কেরোসিন চুরি আর কাঠ জোগাড়ের সূত্র আমি মেলাতে পেরেছি। এই বাড়ির চারপাশে কেরোসিন ঢালা হয়েছে আর কাঠগুলো বোধ হয় সাজানো আছে। দয়াল কাকা আমার হাত ধরে টেনে বলল, মা চল, আর কিছুটা আগে আইলে হয়তো তোর বান্ধবীদের বাঁচাইতে পারত। চল মা, থাকুক পড়েও ওর সাধনাস্থলে, আর জীবন্ত পুড়াবো ওকে। এই বলে সে আমাকে আর সাত্যকীকে নিয়ে এগিয়ে যাচ্ছে দরজাটার দিকে। তারপর দরজাটা খুলে দিল, আমরা বেরিয়ে এলাম মৃত্যুর সামনে থেকে। সে তখন মাটিতে আক্রোশে দাবড়াচ্ছে। দয়াল কাকা মশালটা ছুঁড়ে দিল সেই বাড়িতে, কিন্তু আগুন পুরো ছড়িয়ে পড়ার আগেই সে ত্রিশূলের বাঁধন ছেড়ে বেরিয়ে আসলো বাইরে। জ্বলছে ডাক বাংলো, সামনে দাঁড়িয়ে আছে আহত আর ক্রোধে উন্মাদ এক পিশাচ, অপর পক্ষে দাঁড়িয়ে আছে এক সন্তান হারা পিতা, নাকি প্রতিশোধে উন্মত্ত পিতা। হাতে তার আগুন, সে গর্জে ওঠে পিশাচের সামনে, তুই একটা আজ হিংস্র এক নরখাদক, প্রতি অমাবস্যাতে তুই এই সতীশ চরণের ভিতর বাসা বেঁধে নিজের খিদে মেটাস না, বল। প্রতিপক্ষ শুধু তার কথায় গর্জেই উঠল। উন্মাদ মানুষটা বলে যাচ্ছে, এই আগুন সবকিছু গ্রাস করে নেয়, তুই যেমন আমার সবকিছু গ্রাস করে নিয়েছিস। আমাকে তখন সাত্যকী শক্ত করে জড়িয়ে আছে, আমরা দুজনেই পাথর। তখন দর্শক হয়ে দেখছি এই অসম লড়াই। জানি দয়াল কাকাকে শেষ করে পিশাচ আমাদের দিকেই আসবে। পালা মা পালা, আমি আটকে রাখছি এই পিশাচকে, এই সুযোগে তুই পালা। দয়াল কাকার কথা কানে ভেসে আসলো, কথাগুলোকে শুনেও শুনতে পারিনি। জানি আমি এবার আর পালাবো না, নিজের চারজন বান্ধবীকে হারিয়ে আমার আর কিছুই হারানোর নেই। এখন এর শেষ দিকে ছাড়বো, কারণ যার কিছু হারানোর নেই তার মতো উন্মাদ কেউ হয় না, যেমন দয়াল কাকা। দয়াল কাকা দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার দৃঢ়তা, আমি জানি এই দৃঢ়তার কারণ। দয়াল কাকার শরীর থেকেও যে আমি পেয়েছি কেরোসিনের গন্ধ। দয়াল কাকা সেই ছুটন্ত পিশাচের দিকে তাকিয়ে একবার হাতের মুঠোটা শক্ত করে চিৎকার করে বলে উঠল, কালু রে কালু, আমি আসছি কালু, সাথে তোর খুনিকে নিয়ে আমি আসছি। এই বলেই সে আগুনের মশালটা তার দেহে দিল। চমকে উঠল পিশাচ, নাকি ভয় পেল সে, পিছনের আগেই তাকে জড়িয়ে ধরল দয়াল কাকা। তারপর দুজনেই পড়লো ওই জ্বলন্ত ডাক বাংলোটার মধ্যে। ভেসে আসলো দুই শতাব্দীর পুরনো এক পিশাচের মরণ আর্তনাদ। চিতায় জ্বলছে সতীশ চরণের দেহ, চিতায় জ্বলছে দয়াল কাকার এতদিনের দুঃখ কষ্ট, চিতায় জ্বলছে আমার চারজন আপন মানুষেরা, যারা প্রতিটা পদে আমার সাথে ছিল। চিতায় জ্বলছে এক আদিম আতঙ্ক। সুপর্ণা চোখ মুছে ফেলল, সিটে সোজা হয়ে বসল। না, সে আর কাঁদবে না। নিজের মনের মধ্যেই সে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞ হল, যেভাবে দয়াল কাকা তাকে বাঁচিয়েছে সেও বাঁচাবে মানুষকে এই নরকের কীটেদের থেকে। সাত্যকীর হাত সে জড়িয়ে ধরল শক্ত করে। আমি আর কোনো সন্তানকে তার বাবার থেকে আলাদা হতে দেব না। সাত্যকী, তুমি কি এই পথে আমার সঙ্গী হবে? সাত্যকী সুপর্ণার দিকে এক দৃষ্টি তাকিয়ে তার সেই হাসিটার জবাব দিল। সুপর্ণা যা বোঝার বুঝে গেছে, ভোরের আভা ছড়িয়ে পড়েছে বিশ্ব চরাচরে, আর সেই আলোর পথে এগিয়ে যাচ্ছে দুজন। তাদের চোখে ভালোবাসা আর মনে সমস্ত অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার সাহস। এইভাবেই পথ চলা আরম্ভ হল প্যারানর্মাল ইনভেস্টিগেটর সুপর্ণা সেনগুপ্ত আর তার স্বামী সাত্যকী সেনগুপ্তর। এ পথে অনেক আদিম বিপদ উত পেতে আছে, সে গল্প না হয় পরে শোনা যাবে। আপাতত এগিয়ে যাচ্ছে দুজনেই নিজেদের বিভৎস কালো রাতের রক্তাক্ত ক্ষতকে বুকে নিয়ে। এগিয়ে যা করা, এভাবেই আলোর পথে। এতক্ষণ আপনারা শুনছিলেন আদিম। কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আমরা নতুন একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে ফিরে আসছি।